বাচ্চা না রাখার জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আছেন, আশেপাশে আছেন, চায়ের দোকানে এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে নিবেদন, আপনারা আপনাদের মূল্যবান সময় এদিক ওদিকে নষ্ট না করে আপনারা এই পবিত্র মাহফিলে আসুন। উক্ত মাহফিলে হাজির হয়ে দিন ও দুনিয়ার ফায়দ ও বরকত হাসিল করে নিন। বিশেষ করে আজকের মাহফিলের বিশেষত্ব কিছু আলাদা আছে। আজকের মাহফিলের নিসবত আল্লাহওয়ালাদের সাথে আছে। আমরা ধর্মপ্রাণ আল্লাহওয়ালাদের ভক্ত, অতএব আপনারা দূর দূরান্তে যারা আছেন এই পবিত্র মাহফিলে হাজির হয়ে এই অধমকে দোয়া, অধমের জন্য দোয়া করুন এবং উভয় দুনিয়ার জন্য ফাইজে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মায়ি ওয়াত-তিন وعلى آله وصحابه وأزواج مطهرته وأهل بيته وأهل سنته وأولياء أمته أجمعين আম্মা বাদ, ইয়া আইয়ুহাল মুজতামিউনাল কিরাম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, ফাকাদ ক্বালাল্লাহু তাআলা عز وجل في كلامه القديم وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا عليك সকলে জোরে সরে পড়তে থাকুন আল্লাহুম্মা সাল্লি আলা সকলে আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাশাআল্লাহ। সমবেত সুধি জ্ঞানীগুণী দিন দর্দি ইসলাম দর্দি আমার মোমেন মুসলমান মুরব্বী চাচাজিরা, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি আইনজেনারেশন আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মোহতারাম উলামায়ে ইকরাম ও হাজরান মজলিস, বিশেষ করে আমাদের সকলের মুরব্বী জনাব হযরত সুফি উসমান গনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এছাড়াও ফুলপুরা শরীফ থেকে আগত পীরজাদা মুফতি ইমরান সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, জনাব মুফতি আজমাতুল্লাহ সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, এছাড়াও আজকে এই মাদ্রাসার আসাতেজা কেরাম, দূর দূরান্তে পর্দার অন্তরালে অবস্থিত পর্দার ঋষির আমার মা এবং বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, বড় আনন্দের বিষয় প্রতি বছর এবছরেও ঠনটনিয়া নূরুল নূরুন আলা নূর, প্রতি বছরে নূর আনা নূর মাদ্রাসা সাবেত করতে চলেছে, উজালায় নূর দুনিয়া মে কায়েম রহে তো দিল মে করনা হো নূর আলা নূর, বলুন সুবহানাল্লাহ। অতএব এবছরও এই নূর আলা নূর আবার কায়েম হয়েছে, উক্ত সবাই মহল্লাওয়ালা পার্শ্ববর্তী মহল্লা এমনকি দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, আমাদের একমাত্র উদ্দেশ্য কিছু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার শুনবো, ওয়াজ নসিহত শুনবো, দীন ইসলাম সারা শরীয়তের কিছু জ্ঞান বা শিক্ষা আমরা অর্জন করব। এখন সত্যি কথা বলতে গেলে দেখুন, আমরা যে কথাই বলি গয়লা নিজের দই টক বলে না, সেই রকম একটা কেস। আজকে আমি একটু বলি আল্লাহদের কথা বলবো, সঙ্গে সঙ্গে তা থেকে কথা উঠে যাবে, যেহেতু আপনিও পীর সাহেবের ছেলে, আপনার দাদা হুজুর কেবলার খলিফা শুয়ে আছে, তো বেশ লাইনের চ্যানেলের কথাই বললেন, তাহলে হাকিকাতটা কি অন্য কেউ বলতে পারে বলতে বলুন না। আমি তো মাথা নিচু করে চলি, আমায় তো ওভাবেই চলতে হবে। তবে শুনুন, আজকের জলসার স্পেশালিটি স্পেশালিটি বিশেষত্ব আলাদা। কেন আমি বলেছি, আমি যুক্তি দিয়ে বুঝাতে পারবো বলেই বলেছি, গয়লা নিজের দই টক বলে না, এই প্রবাদটা বাস্তবায়ন করার জন্য বলিনি। যদি বলেন কেন, আজকে যদি পিরানের তরিকার দিন ইসালে সোয়াব মাহফিল জলসাগুলোর গুরুত্ব মাহাত্ম এর স্পেশালিটি এর বিশেষত্ব যদি আলাদা না হয়, তাহলে আপনাকে আমি একটা সাধারণ, আমি বেশি বিদ্যা বুদ্ধির মানুষ নয়, প্রশ্ন করি, আপনার পিয়াজ লেগেছে সামনে আপনার একটা পানির গ্লাস দিয়ে দেব, ঠিক আছে, আপনি পানিটা দাঁড়িয়ে খাবেন আর মাওলানা মুজিদ সাহেব দেখবে, দেখার পরে আপনি কি বলবে, যে দাঁড়িয়ে খা, ঠিক না, সবাই বলুন কি বলবে, আরে আগে খড়েও কর পিও গে তো মাওলানা চিল্লায়েগা, পানি খড়েও কর পি যাতে বাইট কর পি, বিয়াদব, পানি দাঁড়িয়ে খায় বসে খা, বলবে কি না, আর আপনার হাতে যদি জমজম দিয়ে দিয়ে আর ওনার বলার ক্ষমতা আছে, আরে পানি তো পানি, মাইয়াত এক জিন্স এক মেথড এক, ইও পানি ও পানি, একটা যখন দাঁড়িয়ে খাচ্ছেন মাওলানা চিল্লাচ্ছে বসে খা, আবার একটা যখন বসে খাচ্ছেন বলে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে খা, কেন কিসের জন্য, পানি তো পানি, ওয়েলের পানি এটা ওয়েলের পানি ওটা, এরো মাহিয়ার যা ওরো মাহিয়ার তাই, এরো জিন্স যা ওরো জিন্স তাই। আরো ক্লিয়ার করি, আমরা যখন লোটায় করে উজু করি, উজু করার পরে লোটার নিচে যে পানিটা বাঁচে কি করি, দাঁড়িয়ে পান করি, কেন কিসের জন্য, সুন্নাত, তাই তো, দাঁড়িয়ে পান করি। কেন দাঁড়িয়ে করি? আমরা বলি এই পানিটাই আমার উপরে এহসান করেছে, এই পানিটা আল্লাহর ইবাদতের কাবিল করেছে, এই পানিটাই আল্লাহর ইবাদতের লায়েক করেছে, তাই যে পানিটা বেঁচে আছে ওটা না ফেলে দিয়ে দাঁড়িয়ে খাওয়াটা হলো সুন্নাত। তাই তো, আকেল লাগাও ভাই সাহ, বুদ্ধি লাগান। যে পানিটাই উজু করেছে সেই পানিটা লোটার মধ্যে আছে, আছে কি হলো সেটা? তো আপনার আল্লাহর ইবাদতের যোগ্য তো যে পানিটা বয়ে চলে গেছে ওটা করেছে, আর এটা তো লোটার পানি লোটাতেই রয়ে গেছে, তো এটা কেন দাঁড়িয়ে খাচ্ছেন? যেটা দিয়ে পবিত্র হয়েছে ওইটাই তো আপনার উপরে স্নান করেছে, ওইটা হাতে তুলে দাঁড়িয়ে খান, তো লোটারটা দাঁড়িয়ে খাচ্ছেন কেন? ওয়াজমান বুঝতে পারছেন, সকলে বুঝতে পারছেন, এ তো লোটার পানি লোটাতেই আছে, আর যেটা দিয়ে তুমি পবিত্র হয়েছ ওই পানিটা তো গড়িয়ে চলে যাচ্ছে। মায়ে মুস্তাবেন যে পানিটা রবের ইবাদতের কাবিল করেছে ওই পানিটা গড়িয়ে চলে যাচ্ছে লোটার মধ্যে, যেটা আছে ওই পানি কিন্তু উজু করেননি, লোটার পানি লোটাতেই আছে, খাচ্ছেন এটা দাঁড়িয়ে। কারণ যে পানিটা লোটার মধ্যে আছে এই পানিটার সম্পর্ক যে পানিটা গড়িয়ে যাচ্ছে তার সঙ্গে আছে, যেটা লোটার মধ্যে আছে ওই পানিটার নিসবত ওই গড়িয়ে যাওয়া পানি এহসানওয়ালা পানির সাথে আছে, এই নিসবতু কি ফয়জান। আপনি এমনি পানি খাচ্ছেন, বসে খাচ্ছেন, জমজম খাচ্ছেন, দাঁড়িয়ে খাচ্ছেন, কারণ ওই জমজমের সঙ্গে নবীর কদমের নিসবত আছে। আজকে আপনি অন্য জলসায় যাচ্ছেন, এই জলসাতে এসেছেন, এই জলসার সঙ্গে টনটনিয়া পীরের নিসবত, টনটনিয়া পীরের সাথে দাদা হুজুরের নিসবত, দাদা হুজুরের সঙ্গে তার পীর ফাতে আলী ওয়াইসির নিসবত, তার সঙ্গে তার পীরের নিসবত, তার সঙ্গে খোলাফায়ে রাশিদিনদের নিসবত, খোলাফায়ে রাশিদিনের নিসবত হযরত আলীর সাথে, আলীর নিসবত উসমানের সাথে, উসমানের নিসবত উমরের সাথে, উমরের নিসবত সিদ্দিক আকবরের সাথে, সিদ্দিক আকবর আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর রাসূলের সম্পর্ক খোদ আল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যায়নি? নিসবত একে বলে। আজকে যে জলসায় বসেছি এই দেখুন, ঠিক তার পীর, তার পীর, তার পীর, তার পীর করে চার পীরান পীর, তারপরে খোলাফায়ে রাশিদিন, আল্লাহর রসুল, আল্লাহর রসুলের সম্পর্ক আল্লাহর সাথে। তাই অন্যান্য জলসায় দেখবেন অনেক কিছু হয়, আর এই সমস্ত জলসাগুলোই আল্লাহর রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। তা নাহলে বাংলাদেশের জমিনে জন্ম নিয়েছেন, নতুন করে বুঝাতে হবে না, ওয়াজের মাহফিল, জিকিরের মাহফিল রাজনীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। অস্বীকার করতে পারবেন? বলবেন বাংলাদেশে এটা এত জোরে কথা বলছেন? আরে শুধু ঠনটনিয়া নয়, সারা বাংলাদেশটাই জোরে কথা বলছি, ঘাবড়ে ভয় করে বলি না, কারণ ভয় করলে তারা করতে পারে, আমরা ইন্ডিয়ানরা করি না, মাথায় কাপড় বেঁধে ঘোরা আমাদের অভ্যাস আছে। কথাই বুঝতে পারেননি? মাথায় কাপড় বেঁধে ঘোরা আমাদের অভ্যাস আছে, ও ঘাবড়ে কথা বলি না, আমি চোখে দেখছি, বাস্তব বলছি, ভালো লাগবে বসবেন, নাই সরে পড়বে, বুঝতে পারছেন না? অতএব এই জন্যে এই ধরনের মাহফিলের প্রয়োজন আছে, যেখানে শুধু খুলুসিয়াত থাকবে, যেখানে কোনো দুনিয়ার স্বার্থ থাকবে না, যেখানে কোনো আপনার সিয়াসত থাকবে না, যেখানে কোনো রকমের কথা আমার বুঝতে পারছেন না, যার জন্য আজকে জলসার স্পেশালিটি কিছু আলাদা আছে। তাই বললাম এর নিসবতু কা ফয়জান, আজকে আমরা যে জায়গায় বসেছি আমাদের নিসবত কোথায় হচ্ছে আগে সেটা দেখুন। তা শুন, চিন্তা করছিলাম সকলকে আমি সর্বপ্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে, আমি চিন্তা করছিলাম আজ আমার বক্তব্যের আলোচ্য বিষয় কি হবে, কারণ ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম আপনার আবার সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, আন্তর্জাতিক, রাজনৈতিক, আপনার আবার চলা ফেরা, উঠা বসা, তাজিব, তামাদ্দন, সংস্কৃতি, কালচার, লাইফ স্টাইল কেমন হবে, এই সব শিক্ষা দেয় আমার এই গ্লোরিয়াস রিলিজিয়ান, আমার ধর্ম, আমার ইসলাম। The Islam and life is connected. Without Islam, there is no life. Life without Islam, empty and meaningless. Akpata inna din inda Allah il-Islam. Kabli hati. Kundik bulbogo? আপনাদের তো অনেকের ধারণা আছে পুরপুরা পীরের আওলাদরা বাপ দাদু ছাড়া ওয়াজ করতে পারে না। তা আসুন না, কি একটা সাবজেক্ট বলে দিন আমি করি, আর না পারলে বলে দেবো, পাচ্ছি না। কথা আমার বুঝতে পারছেন? তবে আজ আমি আমার রসুলের কিছু সাইড আমি আলোচনা করতে চলেছি, যে সাইড থেকে আলোচনা করতে গেলে একটু বর্তমান যুগ সন্ধিক্ষণে বাংলাদেশের জন্য প্রয়োজন বলে মনে করি। যেহেতু আমরা বাংলাদেশে এসে খুব ভালো লাগে, যেদিকেই তাকাই মসজিদ, যেদিকেই তাকাই টুপিওয়ালা, যেদিকেই তাকাই দাড়িওয়ালা, যেদিকেই তাকাই, বুঝতে পারছেন না, শৈশবের মধ্যে ভূত সব জায়গায় আছো। আমি বলেছি কিছু বলেছি, থাকলে থাকতে পারে, কিন্তু বাহ্যিক ভাবে যেটা দেখছি ভালো লাগছে। আমার আল্লাহ কোরআন বাগের মধ্যে বলেন, আমার সাল্লাকাব ইল্লা রাহমাতাল লিল আলামিন, বললেন আমার আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই। খুব সহজ সরল ওয়াজ করি, অত ডিপে অত ভিতরে একদম বড় বড় খেতাব থেকে আমি করি, হাজারবার কথাটা শুনেছি, শুনেননি? আমার সল্নাকে ইল্লা রহমাতুল্লাহ, আমি সবাই জানি, একদম পরিচিত ওয়াজ হয়। আল্লাহ কি বললেন? আমার সল্নাকা, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, ইল্লা বিকজ, বরং আপনাকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন, জগৎবাসীর কাছে, মানব জাতির কাছে, নট এনি মুসলিম, বিকজ অল দ্য পিপল অফ পিপল আর, পৃথিবীর যত রকমের মানুষ আছে সবাইয়ের জন্য আপনাকে আমি দয়া করে পাঠালাম। কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার মধ্যে আমি দেখছিলাম, তার মধ্যে উল্লেখ করেছে বিশ্বের এক নম্বর রাষ্ট্রনায়কের নাম তুলে দিয়েছে, তার নাম হলো মিস্টার জর্জ বুশ। বিশ্বের এক নম্বর রাষ্ট্রনায়কের নাম মিস্টার জর্জ বুশ। আল্লাহ কোরআনে বললে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অতএব জর্জ ডব্লিউ বুশের বাপ হচ্ছে বিশ্বের এক নম্বর রাষ্ট্রনায়ক, আর আমার আল্লাহ বললে বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ দয়ার প্রতীক হলো ইসলামের নবী। শুধু তাই নয়, মিস্টার মাইকেল এইচ আর দ্য হান্ড্রেড হার্টস নামক গ্রন্থের মধ্যে লিখছে, প্রেহাল দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার নেতা অন্য কোনো ব্যাটা নয়, সে হলো ইসলামের নবী যার নামটা মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, একজন খ্রিস্টান মনীষী বলল বিশ্বের শ্রেষ্ঠ নেতা ইসলামের নবী মুহাম্মদ, আল্লাহ কোরআনে বলল বিশ্বের মধ্যে দয়ার প্রতীক ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর টাইমস অফ ইন্ডিয়া লিখছে কিনা বিশ্বের শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নেতা আমেরিকান বুশ। একটু বুঝবেন, প্রথমে একটুখানি সাজিয়ে নিই, মানে ভিতটা দিই তারপর গাঁথ দিয়ে দেবো, বুঝতে পারছি, আগে জালটা একটু ছড়িয়ে নি তারপর টানবো মাছ উঠে যা উঠে উঠবে। আবার ভারতের একটা পেপারের মধ্যে দেখলাম আমাদের দেশে, তার মধ্যে লিখছে কিনা ভারতবর্ষের এক নম্বর রাষ্ট্রনায়ক নাম হলো অটল বিহারি বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী ভারতের এক নম্বর রাষ্ট্রনায়ক, এই বক্তব্যটা মাগুরায় দিয়েছিলাম গত বছরে, এখানকার ক্যাসেট পর্যন্ত আমাদের ভারতের আইবি নিয়ে গেছে, আবু সালেহ সাহেবকে জিজ্ঞাসা করবে, এখানকার ক্যাসেটও ভারতের আইবি নিয়ে গেছে, কবার টুপি খুলেছি, কবার হাতা গুটিয়েছি, কি করে চিঠিদের আমাকে সেখানে শোনা, আজ আবার দেখবেন এটাও আমার ইন্ডিয়ায় যাবে আবার। কিন্তু হক কথা বলতে হবে, তাহলে ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের নাম বলল অটল বিহারী বাজপেয়ী, আরে সারা বিশ্বের বর্তমান শ্রেষ্ঠ নায়কের নামগুলো টাইমস অফ ইন্ডিয়া জর্জ বুশ, এরা যদি এক নম্বরে হয় আমার রসুল আকায় নামদার দিন দুনিয়ার বাদশাকে আপনি কয় নাম্বার দেবেন? আপনি প্রথমেই বলবেন মেরা ভাই আল্লাহ রসুলের সঙ্গে এদের তুলনা করাটা অজ্ঞতা, জেহালতি, বুকাবি, নাহানজারি, নাদানি, তাই না? কিন্তু এটা আমরা মুসলিমরা মেনে নেব। আমার যদি কোনো হিন্দু ভাই থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, তারা এসে বলবে ইসলামের নবীকে তুমি সর্বকালের শ্রেষ্ঠ নেতা দাবি করো, অথচ টাইমস অফ ইন্ডিয়ায় লিখছে জর্জ বুশ, ভারতের হিন্দুস্তান টাইমসে লিখছে অটল বিহারি বাজপেয়ী। তাহলে তোমাদের নবী কোথায় গেল? তানার কত নাম্বার বলতে পারেন? তারা তো আমার নবীর ভক্ত নয়, তারা তো আমার নবীকে মানে না। আমার মুসলমান একটুখানি আমি দাঁড় করিয়ে দিয়ে এবারে বলি, শুনুন, কেবলমাত্র আমি বলে যাব, বলে যাও আমার কাজ, আর নাম্বার দিয়াটা আপনাদের মতো পাবলিকের কাজ। আমার রাসূলকে ক নাম্বার দেয়া যায় আর দুনিয়ার নেতাদের ক নাম্বার দেয়া যায়, আমি শুধু ধরিয়ে দেবো, আপনারা শুধু নাম্বার দিয়ে যাবেন, গেলে ধরিয়ে দিয়ে যাবো। নাম্বার কে দেবে আপনার? আজ থেকে চার বছর আগে ভারতের এক রাজ্য নায়ক, রাষ্ট্রনায়ক নয় রাজ্য নায়ক, নাম হলো লাল্লু প্রসাদ যাদব, নাম শুনেছেন? লাল্লু প্রসাদ যাদবের মেয়ের বিয়ে হলো, কোটি কোটি টাকা খরচা করেছিল, তখন সিবিআই রেট হলো, লালুজি কে এসে জিজ্ঞাসা করলো, সিবিআই ধরলো, ইনকাম ট্যাক্স আপনার আয়কর দপ্তর ধরলো, যে আপনার মেয়ের যে বিয়ে দিলেন এত কোটি টাকা আপনি কোথায় পেলেন, টাকা কই থেকে জোগাড় করেছেন? একটা একটা যখন হিসাব নিচ্ছে, জিজ্ঞাসা করলো আপনার মেয়ে যে কাপড়টা পরে বিয়ে করছে কাপড়টার কত দাম, বলছে এটার দাম হচ্ছে 6,500,000 টাকা। কত বলছে? 6,500,000 টাকার কাপড়টা কোথায় পেয়েছে? বলছে দেখো ভাইয়া, এ হাম থোড়ি না খরিদবে হো, হামারা কোই শিল্পপতি ভক্ত হ্যায়, হামার বেটি কো প্রেজেন্ট কিয়া বা, ভোজপুরি ভাষায় যে আমার মেয়েকে, আমার মেয়েকে কোন শিল্পপতি ভক্ত প্রেজেন্ট করেছে, এটা আমি কিনিনি। এবার প্রেজেন্টের উপর ট্যাক্স নেই? প্রেজেন্টের উপর ট্যাক্স আছে কি? বলে প্রেজেন্ট করেছে। আমার মুসলমান এবারে খেয়াল করে শুনে রেখে দিন, এটা তো হচ্ছে একটা রাজ্য নায়ক, যার মেয়ে 6,500,000 টাকা দামের কাপড় পরে বিয়ে করে, কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক দনু আলমের শাহেনশাহ, আমার রাসূলের বেটি সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদী, আমার রাসূলের বেটি আম্মাজান ফাতেমা দিন দুনিয়ার শাহেনশাহ, আমার রাসূলের কন্যা আম্মাজান হযরতে আলীকে যখন বিয়ে করেছিলেন, আমার রাসূলের বেটি 6,00,000 টাকার কাপড় পরেছিল একটু বলুন। হ্যালো ভাই, বিশ্বের সেরা রাষ্ট্রনায়কদের মেয়ে 6,500,000 টাকা মাত্র কাপড় পরছে, আমার রাসূলের বেটি 6,000,000 টাকার কাপড় পরলে? কিতাবের মধ্যে লিখছে আম্মাজান ফাতেমা যে কাপড়টা পরে বিয়ে করেছিলেন, ওই কাপড়টার মধ্যে একটা নয় দুটো নয় 40টা, কোন কিতাবে লিখছে 70টা ছেঁড়া তালির দাম দেখা যায়। এ কথাটা বললে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সকলে মেনে নেবে, চোখের পানি ফেলবে, আমার রাসূলের বেটি ছেঁড়া কাপড়ে বিয়ে করেছে। কিন্তু ইউনিভার্সাল ফিগারে যদি আমার রাসূলকে নিয়ে আসি, হঠাৎ করে একজন শিক্ষিত মানুষ আমাকে বলতে পারে, যত গরিবই হোক নিজের মেয়ের বিয়ে ন্যূনতম একটা ভালো কাপড় দিতে পারে, দামি কাপড় না হয় ছেঁড়া কাপড় না দিয়ে একটা ভালো কাপড় দিলেই হতো। ইসলামের নবী ছেঁড়া কাপড়ে কেন বিয়ে দিল? তাহলে মুসলমান বলল, আমার রাসূলের কি নিজের মেয়ের বিয়ের জন্য দামি কাপড় কেনার টাকা ছিল না, পয়সা ছিল না? কেন পড়ালেন না, কিসের জন্য পড়ালেন না? ওই সময় যখন জিজ্ঞাসা করে এত দামি কাপড় কোথায় পেলেন, আল্লাহ লুজি বলেছিল আমি আমার মেয়েকে দিই নাই, আমার কোন শিল্পপতি ভক্ত দিয়েছিল। আজকে দুনিয়ার নেতাকে দেওয়ার জন্য যদি শিল্পপতি ভক্তরা থাকে, আমার রাসূল দিন দুনিয়ার বাদশাহ আম্মাজান ফাতেমা, আম্মাজান ফাতেমার আব্বা আমার রাসূলকে দেওয়ার মতো আমার রাসূলের কোন কি শিল্পপতি মুরিদ ছিলেন না? ছিলেন না? আমার রাসূলের শিল্পপতি মুরিদ ছিলেন না? উসমান গনি না? হযরত ওমর ফারুক ছিলেন না? উসমান! আচ্ছা, পৃথিবীর এই ধনীগুলোকে যদি আমি বলি, ভাই এই যে মেম্বারটা দেখছেন এটা সোনার তৈরি করুন তো, তাদের এত পয়সা দিয়েছে তারা তাই করতে পারবে? তারপরে আমি যদি বলি ওই সোনার মেম্বারটা এই টনটনিয়া কেন বগুড়া জেলার গরিবদের জন্য ওয়াকফ করে দেন তো, পারবে? কলিজা ফেটে যাবে না, কলিজা ফেটে যাবে না। কিসের দনিয়ারা? মন্ত্রীর মেয়েকে 6,50,000 টাকার কাপড় এরা দিতে পারি, কিন্তু গরিবের জন্য এরা কিচ্ছু করতে পারে না। আসছে লাইনে, কোথা আসছে বুঝতে পারছে? রাগ করবেন না, কিন্তু কে রাগ করলে আমার কিছু করারও নেই। আর আমার রসুলের সাহাবা রসুলের মুরিদ হযরত উসমান গনি এক সময় বলেন কিনা, আল্লাহ যদি আমি উসমানের জন্য ওই উহুদ পাহাড়টাকে স্বর্ণ করে দিতেন, সোনা করে দিতেন, আমি উসমান আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ওই পাহাড় সমান সোনাটা আমি মক্কার গরিবদের বিলিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটি উহুদ পাহাড় সমান সোনা গরিবদের বিলাতে পারে তার কত পয়সা ছিল গো? সেই মানুষটা ইচ্ছা করলে আল্লাহর রসুলের বেটিকে একটা দামি কাপড় দিতে পারতেন না? যারা রসুলের জন্য জান দিতে প্রস্তুত ছিলেন তারা একটা দামি কাপড় দিতে পারতেন না? কেন দেননি গো? কিসের জন্য? মাশাআল্লাহ অনেক নেতা দেখতে পাবেন বাংলাদেশের অলিতে গলিতে, বিভিন্ন জায়গায় অনেক নেতা দেখতে পাবেন, তাদের মেয়েদের বিয়ে হয়, ধনী লোকের মেয়েদের বিয়ে হয়, সবাইয়ের মেয়ের বিয়ে হয়। ও আমার মুসলমান, একটা আপনার এক্সক্লুসিভ সার্ভে করে আপনি দেখুন কটা নেতার মেয়ে ছেঁড়া কাপড়ে বিয়ে হয় আর কটা ধনী লোকের মেয়ে ছেঁড়া কাপড়ে বিয়ে হয়। দেখাতে পারবেন? পারবেন কি? সম্ভব না। দামি দামি গাড়ি, পুরুষে মার্সিডিজ, BMW, বুঝতে পাচ্ছেন না? ফকিরের মেয়ে চাজি বলছেন, ফকিরের মেয়েও ছেঁড়া কাপড়ে বিয়ে হয় না। তাহলে যে মাইকে বলছে আসন্ন নির্বাচনে মানব দরদি, সে আপনার কি বলে সমাজ সেবী, আপনাদের কাজের মানুষ, কাছের মানুষ, বুঝতে পারছেন না? যেহেতু আমি মুসলিম, আমার রসুলের রাজনৈতিক লাইফ টেনে এনেছি আজ, তার থেকে বড় রাজনীতিবিদ কেউ নয়। তো এবার যদি নবীর সঙ্গে নিজের তুলনা করে আমার উপর কেউ রাগে রাগা ঠিক হবে? হবে কি? আপনারা মনে মনে বলবেন মেহরাব ভাই তুমি খুব চালাক লোক, তুমি সেই ঝাড় দেবে কিন্তু রসুলকে টেনে দেবে, তোমাকে কেউ কিছু বলতে পারবে না। ভাবলে কিচ্ছু করার নেই। অবশ্যই আমার রসুল আপনার বাংলাদেশের কোন নেতার মতো নেতা ছিলেন না, ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহনশাহ বাদশার মতো ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার জর্জ ডব্লিউ বুশের মতো ছিলেন না, বরং তিনি শাহনশাহদের শাহনশাহ, বাদশাহদের বাদশাহ, নবীকুলের শিরোমণি, রসুলদের সরদার। আল্লাহ মুসলমানদের নবীকে কেবল দুনিয়া নয় কুল ফালক দোনো আলমের শাহনশাহ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী চলে গেলে, আমার নবী চলে গেলেও তার বাদশাহ তার শাহনশাহ আগে যায়নি, গেছে কি? যায়নি। তাহলে দুনিয়ার যিনি শাহনশাহ ছিলেন তার বেটি ছেঁড়া কাপড়ে বিয়ে করছে, দেখাতে পারবেন কেন? কিসের জন্য? আজকে যারা গরিব দর্দ নেতা বলে গরিবদের জন্য নিবেদিত প্রাণ, তাদের একটু মনে করিয়ে দি ভাই, রাজনীতি করতে যে সত্যিকারের আমার নবীর আদর্শটা আপনি মনে রাখবেন, যেহেতু আপনি মুসলমান। কথা বুঝতে পারছেন না? নবীর আদর্শ আপনি মনে রাখবেন, আল্লাহ রাসূল গরিবদের জন্য নিবেদিত প্রাণ ছিল, আমরা তার উম্মত, আমাদের মনটাও যেন গরিবদের জন্য কাঁদতে থাকে, এটু মধ্যে মনে রেখে দেবেন। আল্লাহ রাসূল ওই সময় বললেন, আজ আমি আমার বেটির কেন ছেঁড়া কাপড়ে বিয়ে দিলাম? কারণ আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতনি হবে, যারা ভ্যান টেনে খাবে, এক বেলা খাবে আর এক বেলা চিন্তা করবে, তাদের করুণ অবস্থা হবে। 10,000 টাকা একটা কাপড়ের জন্য মেয়ে হয়তো গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে যাবে, আমার উম্মতরা এতই গরিব হবে। আমি নবী আমার উম্মতদের কথা চিন্তা করে আমার নিজের বেটি ফাতিমাকে আমি ছেঁড়া কাপড়ে বিয়ে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললো? আমার নিজের বেটিকে আমার উম্মতদের কথা, আমার উম্মতদের কথা চিন্তা করে আমি আমার নিজের বেটি নিজের মেয়েকে ছেঁড়া কাপড়ে বিয়ে দিলাম। আর উম্মত কি করেছি আমরা? কি দিতে পেরেছি নবীকে? দেওয়ার মতো কি আছে? কিচ্ছু নেই। এই তো জলসা হচ্ছে, অনেকে কাঁদছেন বসে, অনেকের মন আপনার নরম, অনেকে পীরের আওলাদ কি বলে শুনতে এসেছে, অনেকে মেহরাব ভাইকে দেখতে এসেছে, অনেকে হেদায়েত হতে এসেছে, আবার অনেকের মধ্যে খোঁচা মারতে এসেছে, বুঝতে পারছেন না? অনেকে খোঁচা মারতে এসেছে, তাদের কাজ হচ্ছে খালি পিন আপ করা, ওটা ভুল ওটা ভুল ওটা ভুল ওটা ভুল ওটা ভুল, কালকে কাল থেকেই খালি এই পিন আপ করবে তার। www.anibar.in